গুটে গুটে পা দুটে হালিমা ধরে, গুটে গুটে গুটে গুটে পা দুটে হালিমা ধরে, বুকে ধরে চুমা করে বলে বারে বারে, নবের নুরি চেহারায় খোদার রোজ দেখা যায়, কোরআনের হরফ সারা গায়ে, গুটে গুটে পা দুটে হালিমা ধরে, গুটে গুটে। একদিন আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ এক ইহুদিকে কি বলছে, দয়ার নবী এক ইহুদিকে কলমা পড়তে বলিল, তখন নবীর কথা শুনে ইহুদি ঘরে ডেকে আনিল, বলে কলমায়ামে পড়ে নেব শর্ত আমার মেনে নাও, কি শর্ত আমার মে মারা গেছে তাকে জিন্দা করে দাও, তখন ইহুদির কথায় নবী মোর রাজি হয়, ইহুদির কথায় নবী মোর রাজি হয়, ছুটে যায় কবরে ডাঙায় গো, গুটে গুটে পা দুটে হালিমা ধরে, গুটে গুটে। কবরের পাশে দাঁড়িয়ে নবী মেয়েটির নাম ধরে ডাকে, তখন নবীর আওয়াজ শুনে মরালাশ ওঠে কবরে থেকে, আর খোদারকে শান ভুলে গেল জাবান মুর্দা কথা বলে, তখন দেখে ইহুদি লুটিয়ে পড়ে নবীর চরণ তলে, বল তুমি সত্য রাসূল কথাটি নির্ভুল, তুমি সত্য রাসূল কথাটি নির্ভুল, ইহুদি কলেমা পড়ে নেয় গো, গুটি গুটি পা দুটি হালিমা ধরে, গুটি গুটি। লাখ আশিক নবীকে পেতে চাই আমি, চাই পায়ের দোলা আর ফুলের সুগন্ধ সবাই নিতে চাই আমি, চাই কাঁটার জ্বালা, কেন ভালোবাসায় ফুলার কাঁটায় কোন তফাত হয় না, আর কাঁটা যতই আঘাত করুক ফুলকে ধরে রাখা যায় না, তবে আমি নবীর দিওয়ানা, কারো বাধা মানি না। আমি নবীর দিওয়ানা, কারো বাধা মানি না, সেটাই করি মন যা চাই গো। গুটে গুটে পা দুটে হালে মা ধরে, গুটে গুটে ইসলামেরে লেবাজ পরে, করছে কত শয়তানে, আর দেখলে মনে হয় নেক পরে জিগার করে মানুষের বেমানে। দুদিনেরে দুনিয়াদারে কি হবে হেরাফেরি করে, আর শখের গাড়ে শখের বাড়ে থাকবে দুনিয়ায় পড়ে। এ দুনিয়ার জমানো টাকা একদিন দেবে ধোকা, দুনিয়ার জমানো টাকা একদিন দেবে ধোকা, কবরে করিবে হায় হায় গো। গুটে গুটে পা দুটে হালে মা ধরে, গুটে গুটে কেহ পাগল হয় লাল পাটিতে, কেহ সবুজের দেওয়ানা, আর কেহ তিরঙ্গা ঝান্ডা ধরে বলে এই পাটে মোরা ছাড়ব না। পাটে পাটে করে আজকে ভাইর দুশমন ভাই গো, আর মইদুল ইসলামের পাটিতে কোনো বিবাদ নাই গো। সেটা কি পাটি? সে যে মোর নামাজ পাটে ইমানের আসল খুঁটে, সে যে মোর নামাজ পাটে ইমানের আসল খুঁটে, যে পাটিতে খোদা পাওয়া যায় গো। গুটে গুটে পা দুটে হালে মা ধরে, বুকে ধরে চুমা করে বলে বারে বারে নবীর নুরি চেহারায়, খোদার আরশ দেখা যায় কোরআনের হরফ সারা গায়ে। গুটি গুটি পা দুটি হালে মা ধরে, গুটি গুটি। www.anibas.in